الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين. আজকের আলোচনায় আমরা দেখব ঝাড়ফুঁক করা জায়েজ না নাজায়েজ। ঝাড়ফুঁক অবশ্যই বোঝেন যে কোন রোগীর কোন অসুখ হলে কোরআনের আয়াত পড়ে অথবা সহি হাদিসের কোন দোয়া পড়ে তার দেহে ফুঁক দেওয়া, একে বলা হয় ঝাড়ফুঁক। ঝাড়ফুঁক করা কিছু আছে জায়েজ আর কিছু আছে শিরিক, অবৈধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঝাড়ফুঁক করেছেন এবং করিয়েছেন, করতে বলেছেন। তবে এক হাদিসে আছে যে উম্মতের মধ্যে এমন কিছু লোক হবে যারা বিনা হিসাবে বেহেশতে যাবে, 70,000 বিনা হিসাবে বেহেশতে যাবে। তাদের গুণ জিজ্ঞাসা করা হলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তারা হলো তারা যারা অসুখ বিসুখে ধৈর্য ধারণ করে, দাগায় না এবং ঝাড়ফুঁক করায় না, আল্লাহর উপরে ভরসা করে। তার মানে এই নয় যে ঝাড়ফুঁক করা না জায়েজ। যদি কেউ আল্লাহর উপরে ভরসা করে তাহলে তার মাহাত্ম মর্যাদা হল যে সে বিনা হিসাবে জান্নাতে যাবে। তবে তার ইমান, বাকি অন্যান্য ইমান তো ঠিক আছেই, নামাজ রোজা সব ঠিক থাকতে হবে, তাই না? শুধু একটা দিক নিয়ে কেউ শহীদ হয় না, বলে দেওয়াল চাপা মারা গেলে সে শহীদ, তাই না? একজন অমুসলিম যদি দেওয়াল চাপা মারা যায় শহীদ, একজন মুসলিম যে পাঁচ ওয়াক্তের নামাজ পড়ে না দেওয়াল চাপা মারা গেল শহীদ না, তার সবকিছু কমপ্লিট কিন্তু শহীদ না, দেওয়াল চাপা মারা গেলে সে শহীদের দরজা পাবে, ঠিক ওই রকমই। সুতরাং ঝাড়ফুঁক করা জায়েজ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঝাড়ফুঁক করা হয়েছিল, তাই না? কখন? যখন জাদু করা হয়েছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, তখন ফেরেশতা এসে ঝাড়ফুঁক করেছিলেন। হে, ঝাড়ফুঁকের মন্ত্র কি ছিল? সূরা ফালাক আর সূরা নাস। বরং ঝাড়ফুঁকের জন্যই দুটো সূরা অবতীর্ণ হয়েছে, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস। জিব্রিল আলাইহিস সালাতু ওয়াসসালাম এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঝাড়ফুঁক করেছেন আরো অন্য সময়ে, বিসমিল্লাহি আরকিক মিন কুল্লি শাইইন ইউজিক, এই যে একটা দোয়া আছে জিব্রিলের দোয়া, তিনি এই দোয়া পড়ে ঝাড়ফুঁক করেছিলেন। একজন এসে বলছে ব্যথা অনুভব করছে, তার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে শিক্ষা দিলেন যে তুমি তোমার ব্যথার জায়গায় হাত রেখে তিনবার বিসমিল্লাহ বলবে আর সাতবার বলবে কি, আউযু বিইজ্জাতিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া হাযির, সাতবার বললে পরে তোমার ব্যথা দূর হয়ে যাবে। এইভাবে ঝাড়ফুঁক বিভিন্ন নিয়মে আছে। ঝাড়ফুঁক করে মানুষের দেহে ফুঁক দিতে হয়, রোগীর দেহে ফুঁক দিতে হয়, এই জন্য ঝাড়ফুঁক। তবে পানি পড়াতে, পানিতে ফুঁক দিয়ে সেই পানি খাওয়া যায় কি না? আপনারা শুনেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পানিতে নিঃশ্বাস ছাড়তে নিষেধ করেছেন। পানির পাত্রে পানি যখন খাবেন তখন পানিতে নিঃশ্বাস ছাড়বেন না, তিন শ্বাসে খান। যদি আপনার লম্বা পানি খেতে হয়, একবার খান আবার সরিয়ে নেন, আবার খান আবার সরিয়ে নেন, নিঃশ্বাস ছাড়েন, কিন্তু পাত্রের ভিতরে নিঃশ্বাস ছাড়বেন না। চায়ে চা পাতি ভিসে থাকলে ফুঁক দিয়ে সরাবেন না, কিংবা ঠান্ডা করার জন্য ফুঁক দেবেন না, ঠিক আছে? পানিতে পানি খাচ্ছেন তাতে কোনো কিছু পড়ে আছে, যেমন শরবত খাওয়ার সময়ে অনেক সময়ে কাগজি লেবুড়ে দানাগুলো ভেসে থাকে, আপনি ফুঁক দিয়ে সরালেন, জায়েজ না জায়েজ? জায়েজ না। ফুঁক দেওয়া না চায়ে জায়েজ আর না পানিতে জায়েজ। কেন না? আপনার এই নিঃশ্বাসে কার্বন ডাই অক্সাইড আছে, তাতে ক্ষতি হতে পারে, এই জন্য বিষাক্ত গ্যাস থেকে বাঁচার জন্য বলা হয়েছে যে পান পাত্রে নিঃশ্বাস ছেড়ো না, ফুঁক দিয়ে ভাপ ঠান্ডা করো না, ফুঁক দিয়ে চা ঠান্ডা করো না। তাহলে যদি তাই হয়, তাহলে পানি পড়ার সময়ে ফুঁক দেওয়া হয় পানিতে, সেই পানিটা কেন খাওয়া হবে? অতএব পানি পড়া জায়েজ না, যেহেতু আল্লাহ রসুল থেকে বর্ণিত নেই সেহেতু জায়েজ না। কিন্তু ওলামারা বলছেন ইবনে আব্বাস প্রভৃতিগণ থেকে বর্ণিত আছে, ইবনে আব্বাস এভাবে পানিতে ফুঁক দিয়ে তারা এভাবে খেতে দিয়েছেন বা এরকম ওষুধ রূপে ব্যবহার করেছেন। অতএব পানি পড়া জায়েজ, পানি পড়া এবং পানি পড়া খাওয়া জায়েজ। কেন? এখানে যে থুতু, হালকা থুতুও মারা হয় তাই না, যে থুতু বা ফুঁক আপনি ব্যবহার করছেন সেটা বরকত মিশ্রিত। কিসের বরকত? যে কোরআন আপনি তেলাওয়াত করলেন, যে দোয়া আপনি পড়লেন, সেই বরকত মিশ্রিত থুতু বা ফুঁক। আর ফুঁকের ভিতরেও আপনার থুতু কোনা থাকে, জলকোনা থাকে তাই না, থুতুর জলকোনা থাকে, সেই বরকত গিয়ে পানিতে পড়ে। আর সেই পানি যদি খাওয়া হয় তাহলে শিফা বা আরোগ্যের আশা করা যায়। এই জন্য ওলামারা জায়েজ করেছেন। বিশেষ করে সৌদি আরবে দেখবেন পড়া পানি বিক্রি হয় বোতলে, বোতলে পড়া পানি, পড়া পানি পড়ে বোতলে ভরা হয়েছে, তারপর সেটাকে দোকানে বিক্রি করা হচ্ছে। এখানে আমভাবে বিক্রি হয় এবং আমাদের অফিস থেকেও বিলি বিতরণ করা হয় তেল পড়া পানি পড়া, এতে কোনো সমস্যা নেই বলেই তৌহিদের দেশে এটা চলছে। অবশ্য অনেকে বলছে যে না, এ জায়েজ, মানে আল্লাহ রসুল থেকে প্রমাণ নেই, এরা ফুঁক দিতে মানা করেছে, না তো এটা জায়েজ নয়। এটা একটা মত, তাদের মত, আর প্রত্যেকের মতকে শ্রদ্ধা করা দরকার। কিন্তু আমাদের মত হল যে চলবে, জায়েজ আছে। যদি কাউকে জিন পায়, জিন আশ্রিত হয়, কেউ জিন আশ্রয় হয়, তাহলে তার জিন ছাড়াবার জন্য তাবিজ দেওয়া জায়েজ না জায়েজ? তাবিজ দেওয়া জায়েজ না, তবে ঝাড়ফুঁক করা জায়েজ। ঝাড়ফুঁক করেন, আয়তুল কুরসি দিয়ে ফুঁক মারেন, ফালাক নাস দিয়ে ফুঁক মারেন, জিন পালাবে। আর সেই সঙ্গে তাকে পানি পড়া দেন, তাকে তেল পড়া দেন, দিয়ে নিয়মিত ব্যবহার করতে দেন, জিন চলে যাবে। ঠিক আছে কিনা? তাবিজ ব্যবহার করা জায়েজ না। তাবিজ ব্যবহার করা বলেছিলাম তিন প্রকার তাবিজ, দু প্রকারে হচ্ছে শিরিক আর এক প্রকার কি কোরআনি তাবিজ হলে না জায়েজ। সুতরাং তাবিজ ব্যবহার থেকে দূরে থেকে আপনি ঝাড় ফুঁক ব্যবহার করেন। ঝাড় ফুঁক হচ্ছে এক প্রকার রক্ষামন্ত্র, শরীয়ত পরিভাষায় আয়াত, জিকির ও দোয়া, যা দিয়ে রোগী ঝাড়া হয় তাকে ঝাড় ফুঁকের মন্ত্র বলা হয়। এই ঝাড়ফুঁক হচ্ছে দুই প্রকার, এক হচ্ছে বিধেয় ঝাড়ফুঁক, বৈধ ঝাড়ফুঁক, আর এক হচ্ছে অবৈধ ঝাড়ফুঁক। বিধেয় ঝাড়ফুঁক কি দিয়ে হয়? যাতে তিনটে শর্ত পূরণ হয়, তা স্পষ্ট আরবি ভাষায় অর্থবোধক হতে হবে। ইড়িং বিড়িং কোন হিং ঠিং চট আর কি যেমন দেখবেন আপনারা অমুসলিমরা পড়ে থাকে, জানি না সেটা সংস্কৃত নাকি বানানো ভাষা। আমি একজন মুসলিমের কাছ থেকে ঝাড়ফুঁক করার সময় শুনেছিলাম, বললাম কি পড়ছুকে দেখি শোনাও তো, আমি বুঝতে পারিনি। বাংলাও নয়, আরবিও নয়, ইংলিশও নয়, আর উর্দুও নয়, কোন ভাষা আল্লাহই জানে। নিজেরাই কি তৈরি করে নিয়েছে, ইরবির গিরগির গিরগির করে পড়ে দিচ্ছে, তারপরে সেটা হ্যাঁ হয়ে গেল। তো এইরকম যেগুলো অবৈধ ভাষায় ঝাড়ফুঁক আছে সেগুলো জায়েজ না। দু নম্বর হচ্ছে আল্লাহর কালাম কোরআন থেকে হতে হবে, তার নাম অথবা গুণাবলী দ্বারা ঝাড়ফুঁক হতে হবে, আল্লাহর নাম কিংবা তার গুণাবলী দিয়ে ঝাড়ফুঁক হতে হবে। আর নম্বর তিন, ওই ঝাড়ফুঁকের উপরে বিলকুল ভরসা করা যাবে না। যেমন চিকিৎসা জায়েজ তাই না, তা বলে চিকিৎসার উপরে বিলকুল ভরসা করা হবে? ভরসার দিনে বলেছিলাম যে ভরসা করা জায়েজ কিসের উপরে? যে জিনিস আপনার উপকার করতে পারবে সেই জিনিসের উপরে ভরসা করা জায়েজ। কিন্তু তার মানে এই নয় যে সম্পূর্ণ ভরসা আপনি তার উপরে করবেন। ওষুধ খাচ্ছেন, ওষুধের উপরে সম্পূর্ণ ভরসা করবেন, ডাক্তারের উপরে সম্পূর্ণ ভরসা করবেন তা না। ভরসা কার উপরে হবে? তারপর আল্লাহর উপরে, তারপরে আপনার ডাক্তার আপনার চিকিৎসার উপরে ভরসা করতে হবে। এইরকমই তাবিজ না বরং কি বলে ঝাড়ফুঁক, ঝাড়ফুঁক আপনি করবেন এটা জায়েজ চিকিৎসার মতোই, কিন্তু তার উপরে পরিপূর্ণ ভরসা করা যাবে না। এটা মনে করলে হবে না যে ঝাড়ফুঁক হলো বলেই আমার রোগটা ভালো হলো, বরং ঝাড়ফুঁক করলাম বলেই আল্লাহ তাআলা আমার রোগ ভালো করলেন। ওয়াইজা মারিদ তুফা হুয়া ইয়াশফিন, রোগগ্রস্ত হলে রোগ দূর করে কে? আল্লাহ তাআলা, আর রোগ দেন কে? আল্লাহ। এটা যেন সবসময় মনে প্রাণে থাকে, তাহলেই আপনার ঝাড়ফুঁক করা জায়েজ হবে। এই বিশ্বাস রাখতে হবে যে ঝাড়ফুঁক সরাসরি কোন প্রভাব আনে না, আল্লাহর তকদির অনুসারেই প্রভাব আসে। অবৈধ ঝাড়ফুঁক, যে শর্ত বলা হলো তিনটে, এই শর্ত ছাড়া ঝাড়ফুঁকের যে কোনো প্রকার কি হবে? অবৈধ হবে এবং হারাম হবে। বরং এমনও ঝাড়ফুঁক আছে যে ঝাড়ফুঁক করলে পরে শিরিক হতে পারে। যেমন এমন মন্ত্র, যে মন্ত্র বিভিন্ন দেবদেবীর নামে পড়া হয়, ষাট মন্ত্র দেখবেন আপনি সব জায়গাতে নেই, কোন কোন এলাকাতে আছে। যখন ছোট বাচ্চা শিশু কাঁদতে লাগে, যখন কাঁদে তখন মন্ত্র পড়ে, ষাট বালাই ষাট বালাই ষাট, বলে না বলে না। এই ষাট জানেন কে? ষাট হচ্ছে হিন্দুদের শিশুদের ষষ্ঠী দেবী, শিশুদের কল্যাণের জন্য দেবী। ওদের তো এক এক কল্যাণের এক এক দেবী থাকে, তাই না? বিদ্যার কল্যাণের দেবী সরস্বতী, তারপরে যন্ত্রপাতি লোহা লাকড়ের কল্যাণের দেবকে বিশ্বকর্মা, আর সব কি কি আছে। লক্ষ্মী হচ্ছে ধনের দেবী, তেমনি শিশু কল্যাণের দেবীকে ষষ্ঠী দেবী। ষাট বালাই ষাট বালাই, তো ষষ্ঠী দেবীর দোহাই দিয়ে ঝাড়ফুঁক করা হয়, এটা শিরিক হবে না? হবে না, অবশ্যই শিরিক হবে। এই ধরনের শিরকি মন্ত্রতন্ত্র আছে। আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এই জন্যই বলেছিলেন, ইন্নার রোকা ওয়া তামাইমা ওয়া তিওয়ালাতা শিরক, ঝাড়ফুঁক করা শিরিক, তাবিজ ব্যবহার করা শিরিক, আর যোগ জাদু করা শিরিক। প্রথমত ঝাড়ফুঁক, ঝাড়ফুঁক কোন ঝাড়ফুঁক শিরিক হলো তাহলে? যেটা শিরকি মন্ত্রতন্ত্র দিয়ে পড়া হয় সেটা হলো শিরিক। কিন্তু আগে যেটা বৈধ বলা হলো সেটা কোন কি দিয়ে? কোরআনের আয়াত কিংবা সহি হাদিসের দোয়া দিয়ে করলে পরে সমস্যা নেই, কিন্তু শিরকি মন্ত্রতন্ত্র দিয়ে যদি আপনার ঝাড়ফুঁক করেন বা করান, আমাদের দেশের নিয়ম আছে সাধারণত অমুসলিমদের কাছে গিয়েও ঝাড়ফুঁক করানো হয়। সাপে কেটেছে, সাপে দংশন করেছে, হাসপাতাল না গিয়ে কোথায় যায়? ওঝার কাছে যায়। আর ওঝা সাধারণত, সাপুড়ে সাধারণত কে হয়, মুসলিম না অমুসলিম? অমুসলিম হয়। অমুসলিমদের কাছে ঝাড়ফুঁক করিয়ে বিষ নামে, কিন্তু অনেক সময়ে নামে না। ওটা ওই ওষুধের মতো, দোয়ার মতো, অনেক সময় কাজে দেয়, অনেক সময় কাজে দেয় না। তো ওরা কিন্তু, অমুসলিমরা সহি হাদিসের দোয়া পড়ে, তাই না? অমুসলিমরা সহি হাদিসের দোয়া পড়ে মন্ত্র ফুঁক দেয়, এই জন্য সাপের বিষ নেমে যায়, তাই না? মুসলিমরাই যখন সহি হাদিস জানে না, তখন অমুসলিমরা কোত্থেকে পেল? না তারা কোরআন আর না তারা হাদিস, তাহলে সেখানে শিরিক না? শিরিক না। অতএব শিরকি মন্ত্র দিয়ে তারা তাদের দেবদেবীর নাম দিয়ে সাপের দেবকে, দেবীকে মনসা, তাহলে তাকে সন্তুষ্ট করে ঝাড়লে পরে বিষ নেমে যাবে, এটা শিরিক না? গায়ে বিষ বেরিয়েছে, তো বিষ বেরোলে পরে পিঠে থালা, ওই কাঁসের থালা বলে না, কাঁসের থালা বসিয়ে ঝাড়ফুঁক করে, এটা কি? এটাও শিরিক, কারণ অমুসলিমদের কাছে নিয়ে যাওয়া, তাদের কাছে ঝাড়ফুঁক করানো শিরিক। তারপর আপনার আরো বিভিন্ন কারণে অমুসলিমদের কাছে লোকে গিয়ে ঝাড়ফুঁক করায়, তো এইগুলো হচ্ছে শিরিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নার রোকা ওয়া তামাইমা ওয়া তিওয়ালাতা শিরিক, এ হচ্ছে ঝাড়ফুঁক, যে ঝাড়ফুঁক হচ্ছে শিরিক, তাদের কাছে ঝাড়ফুঁক করানো যাবে না। তামাইম তো জানেন আপনারা, তাবিজ হচ্ছে শিরিক, তাবিজ বাঁধা শিরিক, যেটা অকুরানি তাবিজ, আর কুরআনি তাবিজ শিরিক না হলেও সেটা না জায়েজ। আর তিওয়ালা কাকে বলে? তিওয়ালা বলা হয় যোগ জাদু করা। যোগ জাদু করা মানে কেমন? একটা মেয়ের বিয়ে হয়েছে, স্বামী তাকে ভালোবাসে না, তখন সেই মেয়ে কিংবা তার মা ওঝার কাছে আসে, এসে বলে আমার মেয়ের বিয়ে হয়েছে, স্বামী তাকে চায় না, পছন্দ করে না, তো কিছু দেন। একে কি বলে? তাবিজ করা, তাই না? তাবিজ করা বলে। তাবিজ করা, একটা তাবিজ দিয়ে দিল, বলে বলে কি যে এইটা তোমার স্বামীর বালিশের নিচে রাখবে, তাহলে কি হবে? তোমার স্বামী মন তোমার দিকে আকৃষ্ট হবে। অনেকে বলে যেখানে শোয় তার বিছানার তলায় অথবা মাটিতে, বিছানা হলে পরে মাটিতে খাল করে ওখানে পুঁতে দেবে, তাই না? এসবগুলো কি বলা হয়? দেওয়ালা। স্বামী স্ত্রীর মাঝে প্রেম সৃষ্টি করার জন্য এই জিনিস ব্যবহার করা হয়, বলে ভোজপত্রের উপরে জাফরানের কালি দিয়ে লিখে পুরনো দুই কবরের মাঝখানে দাফন করে আসতে হবে। তাহলে পরে কি হবে, স্বামী স্ত্রী মাঝে মিলন সংসাধন হবে, স্বামী স্ত্রীকে ভালোবাসতে শুরু করবে। আপনাদের কি মনে হয়? হ্যাঁ, ওরা বলে যে আপাং গাছ, আপনারা নাম শুনেছেন আপাং গাছ, আপাং গাছের নাম শুনেছেন, যে যে গাছের ফুল গায়ে কাপড়ে লেগে যায়, তাই না? এই গাছের শেকড় বলছে এই অবিচার ক্রিয়াতে কাজে লাগে। কিভাবে? বলছে আপাং গাছ আর বিচুতি গাছ, বিচুতি গাছ চেনেন? বিচুতি যেটা যার পাতা গায়ে লেগে গেলে জ্বালাতন হয়, চুলকানি হয়। বলছে এই দুটো গাছ যদি আপোষে জড়াজড়ি করে ওঠে, বিচুতি গাছের সাথে আপাং গাছ দুটো একসঙ্গে জড়াজড়ি করে ওঠে, আর সেই গাছের, সেই দুটো গাছেরই শেকড় নিয়ে এসে আপনার বাটনা বেটে সুন্দর করে ওষুধ বানিয়ে যদি স্বামীকে খাইয়ে দেওয়া হয়, স্বামী স্ত্রী খায়, তাহলে স্বামী স্ত্রীর মাঝে এমন প্রেম হয় যে প্রেমে পাগল হয়ে যায়। আপনারা বিশ্বাস করবেন? লোকে বলে, আছে বিভিন্ন গাছগাছরার কিতাব সমূহে লেখা আছে। আপনাদের দেশে একটা বই আছে তাবিজাতে রুহুল্লাহ, তাবিজাতে রুহুল্লাহ, তাতে নানা রকমের তাবিজের কথা লেখা আছে, সব বাদ ভালো থেকে, বেদনা ভালো থেকে, সব রকমের তাবিজ। স্বামী স্ত্রীর মাঝে প্রেম সৃষ্টি করা, আপনার যদি সন্দেহ হয় স্ত্রীকে, স্ত্রীর মনের কথা জানার জন্য খুব সহজ বুদ্ধি আছে। বলছে জাফরানের কালি হরিণের চামড়ার উপরে লিখে বা ভুজ পাতার উপরে লিখে আপনার ঘুমন্ত স্ত্রীর বুকে রেখে দেবেন, আর ঘুমের ঘরে আপনার স্ত্রী সব বলবে আমি অমুককে ভালোবাসতাম, আমি অমুক জায়গায় এই করেছি, আমি অমুক জায়গায় সেই করেছি। বুঝতে পারছেন? এই সব বুদ্ধি আছে বলছে। জানি না মানুষে বিশ্বাস করে, কার ফলে না ফলে না, এমন এইসব টিভিতে প্রচার হচ্ছে। আজীব কথা, টিভি পর্যন্ত তারপর টাকা পেলেই প্রচার করবে, সমস্যা কি? এই জন্য টিভিতে এই নোংরা জিনিসগুলো, এই খারাপ জিনিসগুলো, এই অমূলক বিশ্বাসগুলো, কুসংস্কারগুলো প্রচার হচ্ছে মানুষের মাঝে। মোট কথা, এই ধরনের তিওয়ালা বলা হয় একে, যোগ জাদু করা, টোনা করা বা তাবিজ করা, তাবিজ করা হচ্ছে শিরিক। তেমনি কোন বড় লোকের মেয়ে আপনি তাকে পটাতে চান, সে পটছে না, আপনার ফাঁদে পা দিচ্ছে না, তখন হুজুরের কাছে যান, হুজুর তাবিজ করে দেবে। হুজুর বলবে এক কাজ করো, তার একটা কোনো কাপড় নিয়ে এসো, তার ব্লাউজ কিংবা তার শাড়ির টুকরো কিংবা তার যাই হোক, কিংবা সে যখন পথে হেঁটে যাবে খালি পায়ে, তখন তার পায়ের যে চিহ্ন পাঞ্চ থাকবে সেখান থেকে মাটি তুলে নিয়ে আসবে। বুঝতে পারলেন? সেই মাটি দিয়ে কি করা হবে, হ্যাঁ, তাবিজ করা হবে। তার চুল নিয়ে এসো, তার চুল নিয়ে এসো। এই জন্য মেয়েদের চুল বিক্রি করা যায় না, মেয়েদের চুল বাইরে ফেলা যায় না, জাদু করা হয়, তাই না? আল্লাহ রসুলের চুল দিয়ে জাদু করা হয়েছিল। চুল নিয়ে এসো, কিংবা তার পরিহিত কোন কাপড় নিয়ে এসো, কিংবা তার পায়ের মাটি নিয়ে এসেছো, নিয়ে এসো, দিয়ে তাতে কি করা হবে, তাবিজ করা হবে। কিছু হুজুর এ ব্যাপারে পারদর্শী মুসলিমদের, আর অমুসলিম তো আছেই। এটা হচ্ছে তেওয়ালা, ভালোবাসা সৃষ্টি করা, একে বলে সম্মোহন বিদ্যা। এমন হবে যে সেই মেয়ে তখন আপনার প্রেমে পাগল হয়ে যাবে। আপনি তাকে চান একতরফা ভালোবাসা, ওই তরফ থেকে ভালোবাসা সৃষ্টি করার জন্য। আমার কথা শুনে আবার অনেকে হয়তো অনেক ভালোবাসার পাগলরা চেষ্টা করবে যে আমি যাকে চাই তাকে যেন পাই, তাড়াহুড়ো করে যেন কোথায় হুজুর পাই, খুঁজে খুঁজে ঘুরে বেড়ায় দেশ বিদেশে কোথায়, কিন্তু নাই নাই নাই, এসব ফালতু কথা, এসবে বিশ্বাস করবেন না। টাকা পয়সা খরচ করে, খরচা করে খাম খাতে হয়রানি হবেন, বলে হুজুর হয় কিন্তু কাজ, হয় ওই তো হয়, ঝড়ে কাক মরে আর ফকির সাহেবের কেরামতি বারে হয়, কাকতালীয় ভাবে হয়। কথায় বলে ফাঁকাতে তীর মারলে লোক লাগলো না, লোকে তো বীর বলবে, তাই না? অনেকগুলো পাখি একসঙ্গে যদি ওড়ে আপনি যদি গুলি ছড়েন কিংবা তীর মারেন, তো অতগুলোর মধ্যে দু একটা লাগতে পারে, দু একটা লেগে যেতে পারে, তো তা হয় বলে সবগুলো হয় এটা না, অসম্ভব। তাহলে এই যে বহু ছেলে মেয়ে প্রেমের জন্য কত আত্মহত্যা করছে, তাই না? কেন আত্মহত্যা করছে? এই জন্য যে তারা প্রেমের জিনিস, ভালোবাসার জিনিস, মনের মানুষটাকে পাচ্ছে না, আত্মহত্যা করছে এই আশায় যে পরজীবনে আমি সখী হয়ে যাব তোমার। পরের জীবনে ভাবছে, তারা পরের জীবনে গিয়ে নিজে থেকে ইচ্ছা করে হ্যাঁ আমরা বিয়ে করব, এই জীবনে বাপ মা করতে দিল না, আগামী জীবনে আমাদের বাধা দেওয়ার কেউ থাকবে না। আরে আগামী জীবনে বাধা দেওয়ার তো আরো বড় কিছু আছে, এই জীবন তো শুধু বাপ মা তাই না, আর এই জীবন থেকে পার হয়ে গেলে বাধা দেওয়ার অনেক কিছু আছে, তুমি হয়তো তা দেখাই পাবে না, কিন্তু ওই যে বিশ্বাস, এবার মূলে সুত হব, তাঁতির ঘরে জন্ম নেব, পাছা পেরে শাড়ি হয়ে দুলব তোমার কোমরে, ওর বাবা এখতিয়ার দেবে মরার পরে পাছা পেরে শাড়ি হয়ে কোমরে দুলবে, তাই না? এগুলো হচ্ছে মানুষের কল্পনা, শুধু কল্পনায় তারা মনে করে যে পরের জীবনে আমাদের মিলন হবে, এই জন্য মানুষ আত্মহত্যা করে, অর্থাৎ আত্মহত্যা মহাপাপ। মোট কথা, এই অবিচার ক্রিয়া দ্বারা যে কোনো প্রকারে প্রেম সৃষ্টি করা সম্মোহন বিদ্যা আমাদের ইসলামে কি শিরকি বিদ্যা, জায়েজ না, এমন করা জায়েজ। রাসূল হোসেন পরিষ্কার বলছেন শিরিক, অতএব সাবধান। তিনি আরো বলেছেন তোমরা ঝাড়ফুঁক করো, ঝাড়ফুঁক করো সমস্যা নেই, যদি ঝাড়ফুঁক করে কারো উপকার করতে পারো উপকার করো, কিন্তু তোমরা আমাকে তোমাদের ঝাড়ফুঁকের মন্ত্রগুলো শোনাও, সেই ঝাড়ফুঁক করাতে কোন দোষ নেই যাতে শিরিক নেই। এই জন্য শিরকহীন ঝাড়ফুঁক করলে করা যায়। আপনারা একটা বেশিরভাগ বেশি রোগ আপনারা দেখেছেন, নজর লাগা, যেটা বদনজর বলে। বদনজরে সাধারণত হয় কি, সুন্দর জিনিস নষ্ট হয়ে যায়, সেই সুন্দরে লোকের চোখ লাগলে, বদনজর লাগলে, কুদৃষ্টি পড়লে সেই জিনিসটা নষ্ট হয়ে যায়। আপনার খেতে সুন্দর ফসল ফলেছে, একটা লোক পার হয়ে গেল, এত মানে আশ্চর্য হয়ে অবাক হয়ে সেই ফসলের দিকে তাকালো, তার নজরের তাসিরে ফসল নষ্ট হতে পারে, আপনার পুঁই শাক নষ্ট হতে পারে, আপনার লেবু গাছে গাছে লেবু নষ্ট হতে পারে, গাছের পেয়ারা নষ্ট হতে পারে, গাছের নারকেল নষ্ট হতে পারে, আপনার ছোট বাচ্চাটা, আপনার ছোট বাচ্চাটা অসুখ হতে পারে নজর লাগার ফলে, বিশেষ করে যখন মায়ের দুধ খায়, আর সেই সময়ে মহিলারা বোঝে না, মহিলাদেরকেও তারা কেয়ার করে না, পুরুষ তো করেই না, বাচ্চা হয়ে গেলে মেয়েদের লজ্জা সজ্জা ততটা থাকে না, তো তারা তাদের উচিত গোপনে বাচ্চাকে দুধ দেওয়া, কিন্তু তারা না করে লোকের নজরে সে আকর্ষণ সৃষ্টি করে, ফলে নজর লাগে, বাচ্চারও ক্ষতি হয়, বাচ্চা দুধ খায় না, কান্না করে ইত্যাদি, কে বলা হয় বদ নজর লাগা, তাই না? আপনার নতুন গাড়ি কিনেছেন, গাড়ির সামনে কি ঝুলিয়ে দিয়েছেন? হ্যাঁ, কেন বলুন তো, জুতা ঝুলিয়ে দিয়েছেন, নজর লাগবে না। হ্যাঁ, আপনার বাচ্চাটা পাশ কপালে ফোঁটা দিয়েছেন, কিসের জন্য? যাতে করে বদ নজর না লাগে। বাচ্চাটা বাইরে নিয়ে যাচ্ছেন, আঙ্গুল কামড়ে দিচ্ছেন, হ্যাঁ কি ব্যাপার, বলছে বদ নজর লাগবে না, তাই না? এইসব বদনজর দূর করার জন্য বহু কিছু আছে, বদনজর দূর করার জন্য সব থেকে বেটার কি, ঝাড়ফুঁক করা। আপনি সেই ছেলেটাকে কোলে নিয়ে বসেন, তারপরে ঝাড়ফুঁক করেন, কুলাজবাবি ফেলা, কুলাজবাবি নাস, কুলহল্লা ওয়াহাদ, আয়াতুল কুরসি, তারপরে আরো দোয়া আছে, আউজবে কালিমাতিল্লাহ হিতামাতি মিন মিন মিন কুল্লি আইনিন ওয়া হাম্মা মিন কুল্লি শার, এই যে দোয়াগুলো আছে, কি বলে সুরা ফাতেহা, তারপরে আপনার আজহিবিল বাস, রাব্বান নাস, ওয়াশফি আনতা শাফি, লা শিফা ইল্লা শিফাউকা, শিফা আল্লা ইউগাদিরু সুকমা, ইত্যাদি যে দোয়াগুলো আছে, এই দোয়া পড়ে আপনি বাচ্চাটা ঝাড়ফুঁক করেন, আপনার সেই বদনজর দূর হয়ে যাবে, কিন্তু তার জন্য আবল তাবল অন্য চিকিৎসা করবেন, সেই চিকিৎসা আপনার জন্য জায়েজ হবে না। এখানে আবল তাবল চিকিৎসা বলতে, যদি মনে করেন বদনজর লেগেছে, বদনজর দূর করার জন্য যদি মসজিদের ধুলো নিয়ে আসা হয়, মসজিদে যে ধুলো জমে, বলে পাঁচটা মুসল্লির পায়ের ধুলো, এই ধুলো নিয়ে যদি পানিতে মিশিয়ে খাওয়া হয় তো বদনজর দূর হবে। যেমন কবি নজরুল বলেছিল যে ওদের পদধ্বনিতে গৌরাজাব মাফ হবে। যদি আপনি মনে করেন যে মুসল্লিদের পদধ্বলি পায়ের ধুলো, মসজিদ ধুয়ে পানি নিয়ে এসে যদি বাচ্চাটাকে খাইয়ে দেওয়া হয়, বদনজর দূর হবে, কি মনে হয় আপনাদের, হবে দূর না শিরিক হবে? শিরিক হবে। ব্যাস, যদি কেউ বলে যে বদনজর যে লাগিয়েছে, যার নজরে বদ লেগেছে, তার উজু করা পানি নিয়ে এসে যদি বাচ্চাটার গোসল করিয়ে দেওয়া হয়, তাহলে বদনজর দূর হবে, রোগ ভালো হবে, কিরকম মনে হয় এটা? হ্যাঁ, সমস্ত শরীরের শরীর ধোয়া পানি কিংবা উজু করা পানি কুল্লি করা পানি নিয়ে এসে যদি বাচ্চাটা গোসল করিয়ে দেওয়া হয়, হ্যাঁ বাদশাহ, তাহলে বদনজর দূর হবে না? হবে না। এই জন্যেই এইসব ব্যাপারে মাথার কেয়াস কাজ করবে না, মাথা চলবে না। বিউটি পাঠ হলে যে পিউটি পাঠ হবে এটা জরুরি নয়, কারণ ভাষার লোকেরা বিউটি পাঠ বলেছে আর পিউটি পুট বলেছে। তো যেগুলো বললাম, মসজিদ ধোয়া পানি দিয়ে গোসল করালে বদনজর দূর হবে না, ওটা হবে শিরিক। কিন্তু যার নজরে বদনজর লেগেছে তার গোসল করা পানি দিয়ে যদি গোসল করানো হয় তাহলে বদনজর দূর হবে। কেন? শরীয়ত এটা বলেছে, মনে থাকবে। বিউটি বুট মানে বিউটি বাট মানে পিউটি পাট নয়। শরীয়তে এরকম আছে যে যার নজর লেগেছে তাকে বলো সে গোসল করে দেবে, আর যার কাছে চাওয়া হবে সে যেন সঙ্গে সঙ্গে গোসল করে দেয়। এ আবার নয় যে দেখো আমাকে সন্দেহ করছে, আমার নজর কি খারাপ নাকি, আমার এই এসব করো না বাবা, তোমাকে চাইছে তুমি দাও, যদি একজনের অসুখ ভালো হয় তো হোক, নাকি ও ভাই আমার নজর এত খারাপ তুমি আমাকে সন্দেহ করছো, এসে এইসব বলার দরকার নেই, চুপচাপ করে তখন বলবে একটু গোসল করে দাও, গোসল ধুয়ে দিয়ে বাস খালাস খান। তো তুমি আবার ঝগড়া করতে যেও না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যখন তোমাদের কাছে কেউ গোসলের পানি চাইবে তখন তাকে দিয়ে দাও, দিয়ে সেই পানি দিয়ে গোসল করিয়ে দিলেন, তাহলে পরে দেখবেন যে রোগ ভালো হয়ে গেছে, ছেলের কান্না দূর হয়ে গেছে, বাচ্চার দুধ খাওয়া শুরু হয়েছে। এইরকমই গায়ে দুধ দিচ্ছিল, হঠাৎ করে দুধ বন্ধ করে দিয়েছে, আর দুধ দেয় না। কেন? নয় যে বাছুরের যেটা বাছুর হয়েছে সেটা খুব ফুটফুটে বাছুর, আর আপনার প্রতিবেশী সেই বাছুরের উপরে নজর লাগিয়েছে। নজর যদি বুঝতে পারেন যে হ্যাঁ অমুক লাগিয়েছে, তাকে ওই রকম বলে একটু মিনতির সাথে বলবে, না হলে আবার বলে হ্যাঁ তোর নজর খারাপ তুই আমাকে পানি দে, তাহলে তো আপনার নজরকেই খারাপ করে দেবে শেষ কালে। একটু হ্যাঁ একটু আরামসে বলবেন, সেও আরামসে দেবে, সেই পানি নিয়ে এসে বাছুরটা এবং গাইটা গা ধুয়ে দেন, তাহলে কি হবে, রোগ ভালো হয়ে যাবে, বদনজর দূর হয়ে যাবে। বাকি অন্য কিছু করবেন না, বদনজর থেকে বাঁচার জন্য আপনি ওই যে জালকাঠি, পুরনো জালকাঠি লোহাটা নিয়ে গলায় ঝুলিয়ে দেয়, বলে বদনজর লাগবে না। তারপর আরো সব কি কি আছে, এক এক এলাকাতে এক এক রকমের নিসাই হাদিস গুলোতে আছে। নিসাই হাদিস মানে নাসাই হাদিস না, হ্যাঁ নিসা মানে কি, হ্যাঁ নিসাই হাদিস মানে মহিলাদের হাদিস, মেয়েলি হাদিস। এইসব মেয়েলি হাদিসের বহু রকমের চিকিৎসা আছে, সেগুলো যদি আপনি দেখতে যান তাহলে দেখবেন যে অধিকাংশ সব শিরিক, শিরিক আর বিদাত। আমাদের পরিবেশ তো একই, একই কি, একই হচ্ছে অমুসলিমদের পরিবেশ, তার উপরে মুসলিমদের মধ্যে অধিকাংশ মানুষ মুশরিক, তাই না? এটা কোরআনের সাক্ষী, কোরআন হচ্ছে সাক্ষী যে মুসলিমদের মধ্যে অধিকাংশই হচ্ছে মুশরিক। সুতরাং সেই মুশরিকদের পরিবেশ থেকে তৌহিদবাদীরাও কি হচ্ছে, হ্যাঁ প্রভাবান্বিত হচ্ছে, এবং সেখান থেকে এই শ্রেণীর চিকিৎসা শুরু করে দিচ্ছে। দেখবেন তৌহিদবাদীদের বাড়ির ভিতরেও, ঘরের ঢুকে দেখবেন জানলাতে তাবিজ লটকানো আছে, দরজায় তাবিজ আটকানো আছে, তাই না? তৌহিদবাদীর দোকানের ভিতরে দেখবেন দোকানে তাবিজ ঝোলানো আছে, কেন? খদ্দের ডাকবে, আকর্ষণ, বুঝতে পারছেন, কাস্টমার বেশি হবে। হ্যাঁ তৌহিদবাদীদের ঘরে ঢুকে দেখবেন ছোট বাচ্চার গলাতে মাদুলি আছে, হাতে মাদুলি বাঁধা আছে, কোনটা সর্দি জ্বর, কোনটা লাল পরা, কোনটা দুধ তোলা, কোনটা উড়োজ্বর, কোনটা আরো কি কি সব এক এক রকমের ঝুলানো আছে। বলতে যান না হয় যে ভালো হয়, আমরা দেশে গেলে আমাদের কাছ থেকে লোকে তাবিজ চায়। গতবারে গেছি, গতবারে একজন এসেছে, তার স্বামী তাকে ছেড়ে অন্য এক অমুসলিম মহিলার প্রেমে পড়েছে, তো বলছে আমার স্বামীকে ফিরিয়ে এনে দাও। মানে সর্বনাশ, এই কাজ তো আমাদের নয়। ঠিক আছে, দোয়া করব, দোয়া করব। আর একজন এসে বলছে মসজিদে শুয়ে আছি, হঠাৎ করে জানলার দিকে নামাজ, নামাজের বেলায় নেই, বাইরে থেকে এসে বলছে এই এই আমার থেকে অনেক বড় বয়সে আমার নাম ধরে বলল যে আমাকে একটা তাবিজ দিয়ে দিকি। কি ব্যাপার, কি হয়েছে? বলছে এই উড়ো জ্বর, মাঝে মাঝে জ্বর আসে, আমি তো তাবিজ ফাবিজ তো লিখি না, লিখতে জানি না। ওই দূর ঘোড়ার দিন, তাহলে তো এতদিন কি পড়লি? তাবিজ লিখতে শিখিস নি এখনো এতদিন, তাহলে কি পড়লি? সত্যি কথাই, আমাদের আমাদের যে মোল্লাতন্ত্র মোল্লাগিরি সত্যি তাই, এগুলো স্বাভাবিক জিনিস, স্বাভাবিক জিনিস। প্রত্যেক মসজিদের ইমামকে এইসব জানতে হবে। তাহলে এতদিন পড়াশোনা করলি, মক্কা মদিনা ঘুরে চলে এলি, এখনো তাবিজ লিখতে শিখলি না, তাহলে কি পড়লি বল? বুঝতে পারলেন? এরকম অনেক পাক মারার ঘরে চড়ুই পাখির বাসা হয় না? নিজের দেখবেন তৌহিদবাদীর ঘরেই তাবিজ লিখা চলছে, তৌহিদবাদীর ইমামরা তাবিজ লিখা যায়। অবশ্য ইমাম সাহেবরা মিসকিন, এই জন্য পেটে সিক্কিন না মেরে মিসকিনিয়াত ব্যবহার করে, তারা তাবিজ লিখে, বলে না করলে পরে এই কম বেতন, পেট চলবে না, ছেলে মেয়ে সংসার ইত্যাদি। একজনকে বললাম করেন না, তো বলে যে আপনারা, আপনি দেখছেন আমাদের পেটে ছুরি মারবেন, আমরা ছুরি মারাই উচিত আপনাদের, আপনাদের পেটে ছুরি মারাই উচিত, এমন পেট যে চলছে না, অভর পেট, যে তাবিজ ব্যবসা করতে হয়, সিরকি ব্যবসা করতে হবে মসজিদে বসে। বলছে না শিরিক না, শিরিক নয় কেন? বলছে কোরআনই তাবিজ দিবেন। ঠিক আছে, কোরআনই তাবিজ দেন, শিরিক না, কিন্তু এই কোরআনের আয়াত আপনি অমুসলিমকে দিচ্ছেন, এমন অমুসলিম যেগুলো আবার উচ্চবংশীয় না, নিম্ন বংশের অমুসলিম, যারা একদম নোংরা, তারা মুসলমানদের এসবে বিশ্বাস করে। সুতরাং তাদেরকে আপনি লিখে দিচ্ছেন কোরআনী আয়াত, আর সেই আয়াত তাদের হাতে থাকবে, তারা এমনিতেই না পাক। ইন্নামাল মুশরিকুনা নাজাস, মুশরিকরা হচ্ছে নাজাস, অপবিত্র। তারপরে তারা গোসল নেই, তাদের উজু নেই, তাদের পাক পবিত্রতা কিছু নেই, তাদের মাসিক অমাসিক কিছু নেই, এমন নোংরা, তাদেরকে আপনি কোরআনের আয়াত হাতে ঝুলিয়ে দিচ্ছেন। বুঝতে পাচ্ছেন তো? তো যাক, এই ঝাড়ফুঁক বলতে বলতে তাবিজে চলে গেলাম। মোট কথা, এই সব বাদ দিয়ে ঝাড়ফুঁক করুন, কিন্তু ঝাড়ফুঁকটা যেন সহি হাদিস এবং কোরআনের আয়াত দিয়ে হয়। এতে পয়সা নেওয়া যাবে হুজুর? হ্যাঁ, পয়সা নেন। যদি আপনি বলেন তাবিজ ব্যবসা করে আমার না চালালে চলছে না, তো আপনি ঝাড়ফুঁক ব্যবসা শুরু করুন, ঝাড়ফুঁক করুন, কোরআনের আয়াত সহি হাদিস দিয়ে ঝাড়ফুঁক করুন, পানি পড়া দেন আর পয়সা নেন। আসলে মুশকিল হচ্ছে এদেরকে ব্যবসাদার বানাই কারা? ওরা কিন্তু নিজেরা বনে না, আমরাই বানাই, পাবলিকই বানাই। এই যে বললাম, কে শিখলি তাহলে এতদিন? এবারে আমি দেখছি বাস পয়সা আছে, পয়সা নেই ইত্যাদি, পয়সা দিয়ে আমরা তাদেরকে বানাই। এখন সমস্যা হলো, যদি আমি বলি যে তাবিজ দেবো না, তাবিজ ব্যবহার করতে নাই, ঝাড়ফুঁক করো বা পানি পড়া নাও, তখন তার বিশ্বাস হয় না। এই যে একজন প্রশ্ন করলো আমাকে, যে আমার বোন তাকে জিনে পেয়েছে, কোন মতেই ছাড়ছে না, তাবিজ ব্যবহার করা জায়েজ কিনা? আমি ঝাড়ফুঁক বলে, ঝাড়ফুঁকে তো এই যে তাবিজ দিলে তখন মনে করবে কি আমার কাছে অ্যাটম বোম বাঁধা আছে, আর আমার কাছে কেউ আসবে না, আর ঝাড়ফুঁক করলে তো করলো চলে গেল। ওই মনে বিশ্বাস জমে না, মনে বিশ্বাস জমে না বলেই কি হয়, মানুষ তাবিজে বিশ্বাস করে, ভাবে কি এটা এমন জিনিস, এটা থাকলে আর আসবে না, বিশ্বাস হয়ে গেছে। এই জন্যেই হুজুররাও বাধ্য যে তাবিজ লিখে দেবে, ঝাড়ফুঁক করাবার দরকার নেই। কিন্তু আমি বলছি ঝাড়ফুঁক করা জায়েজ এবং তার উপরে পয়সা নেওয়াও জায়েজ। তা দলিল কি? ওই যে একদল সাহাবা সফরে গিয়েছিলেন, তাই না? একদল সাহাবা সফরে গিয়েছিলেন, যাওয়ার পরে সেখানে এক জনপদ ছিল বা এক গ্রাম ছিল, তাদেরকে বলা হলো যে আমাদের মেহমানি করো, মেহমানি করল না, মেহমানি মেজবানি করল না, তার মানে মেহমানের জন্য কিছু খাবার টাবার দিতে হয়, মানে কোনো গুরুত্বই দিল না। তারপরে পাশে কোথাও ছিলেন, এমন সময়ে তাদের ওই গ্রামের সর্দারকে বিছুতে কামড়ে দেয়, আর বিছুতে কামড়ে দিলে জ্বালা জানেন তো কত, বড় বিছু হলে ওই যে কাঁকড়া বিছে যেগুলো, একবার যদি দংশ দেয়, কামড়ে দেয় তো অনেক জ্বলে, প্রায় সারাদিন সারা রাত জ্বলতে পারে, তো খুব মানে কাহিল অবস্থা। তখন একজন এসে বলছে, হাল মিনকুম রাখেন, তোমাদের মধ্যে কেউ ঝাড়ফুঁককারী আছে কি? তখন সাহাবার বলেন, হ্যাঁ আছে, বলছে আমাদের সর্দারকে বিছুতে দংশন করেছে, তো ঝাড়ফুঁক করতে হবে। তো বলছে, তা তোমাদের সর্দারকে যখন করতে হবে, ঝাড়ফুঁক করতে হবে, আমরা বিনা বিনিময়ে ঝাড়ফুঁক করি না, অতএব ঠিক আছে বিনিময়ে দেওয়া হবে। ঝাড়ফুঁক করলেন, সে ভালো হয়ে গেল, জ্বালা যন্ত্রণা বন্ধ হয়ে গেল, আর তার বিনিময়ে কয়েকটা ছাগল দেওয়া হলো, ছাগল, সেই ছাগল নিয়ে এসে খাওয়া হলো। ছাগলের গোস্ত মদিনায় ফিরিয়ে নিয়ে গেলেন। এবারে অনেকের মনে সন্দেহ যে আমরা ঝাড়ফুঁক করলাম, কি দিয়ে ঝাড়ফুঁক করা হয়েছিল? সুরা ফাতেহা দিয়ে। শুনতে আল্লাহ রসুলকে একবার জিজ্ঞেস করে নিয়ে আমরা যে কাজটা করলাম ঠিক হলো না ভুল হলো? একজন বললেন, রাসূলুল্লাহ এই ব্যাপার, তো বলছে ওমা ইদরিকা আন্না সুরাতা সুরাতুল ফাতিহা তার তোমাদেরকে কে বললো, কে জানালো যে সুরা ফাতিহা হচ্ছে ঝাড়ফুকের মন্ত্র? যাই হোক, তোমাদের কাছে ওই মাংস কিছু আছে কি? থাকলে আমাকেও একটু ভাগ দাও। বুঝতে পারলেন ব্যাপারটা? তার মানেই হলো ঝাড়ফুঁকের বিনিময়ে যদি কিছু নেওয়া যায় তাহলে মাফি মুশকিল, সমস্যা নেই। অতএব ঝাড়ফুঁকের ব্যবসা শুরু করুন, ঝাড়ফুঁক পানি পড়া আপনি শুরু করেন, সমস্যা নেই। তাবিজ ব্যবসা বন্ধ করুন, তাবিজ ব্যবসা, এমন এমন লোক আছে তাবিজ ব্যবসা করে মোটরসাইকেল চালাচ্ছে, তাবিজ ব্যবসা করে বিল্ডিং বানাচ্ছে, আছে না নেই? আসলে কারো কারো যেমন কোন কোন ডাক্তারের হাত জস হয়ে যায়, দু চারটা রোগী ভালো হয় প্রসিদ্ধ হয়ে যায়, তেমনি এই হুজুরদেরও আছে যে দু চারটা জিন পাওয়া, হ্যাঁ ভালো হয়ে গেল বাস। এক বড় লোকের মেয়েকে জিন পেয়েছিল, সে বহু জায়গায় তাবিজ দেওয়াই যাবে না, বললাম তো তাবিজ তিন প্রকার, দুই প্রকার শরীক, এক কোরআনে তাবিজ, সে নাজায়েজ। বড় লোকের মেয়েকে জিন পেয়েছে, বড় পেরেশান, বহু ওঝা দেখিয়েছে, বহু হুজুর দেখিয়েছে, কেউ ছাড়াতে পারেনি, অবশেষে একজন হুজুরকে নিয়ে এসে ঝাড়ফুঁক করিয়েছে, কি কি করেছে, ভালো হয়ে গেছে। আর সেই বড় লোক তখন ভাবছে যে অনেক টাকা খরচ করেছি, এর যখন হলো তখন ওকে একটা মোটরসাইকেল কিনে দিয়েছে, হুজুর আপনি যেখানে ডাকা আসবে মোটরসাইকেল চালিয়ে যাবেন। দেখলেন, এই যেমন পণ প্রথা শুরু হয়েছে ছেলের বাবার কারণে না মেয়ের বাবার কারণে? মেয়ের বাবার কারণে। ছেলের বাবাকে লুভি করেছে কে? মেয়ের বাবারা। বাস লোভ ধরিয়ে দিয়েছে, চাইতে বাধ্য হচ্ছে, চাইছে যে অমুক পেয়েছে আমি পাবো না কেন? কিন্তু সবাই তো আর ইচ্ছা করে দেয় না, আর সবাই ইচ্ছা করে পায় না। তো এখানে হচ্ছে কি, লোভী তৈরি করলো কে? ওই যে বড়লোক, তার মেয়ে ভালো হয়ে গেছে, তাকে একটা মোটরসাইকেল কিনে দিল, মোটরসাইকেল, মোটরসাইকেল যেখানে ডাক আসে মোটরসাইকেল চালিয়ে চলে যায়। এবার যেখানে যায় তার নাম হয়ে গেল, নাম ছড়িয়ে গেল, মোটরসাইকেলটা অমুক জায়গায় পেয়েছে, ভালো ওঝা। আর এবার আর ছোটখাটো ওঝাকে ডাকে না, এবার সেই নদিয়ার লোকটাকে চাই, হ্যাঁ ডেকে নিয়ে এসো। এইভাবে নিয়ে এসে তার নাম হয়ে গেল, বিল্ডিং বানাচ্ছে, তাবিজ ব্যবসা। এই আমরা পিস টিভিতে বিষয়ে বক্তৃতা আছে, চলছে দু একদিন ভিতরে এগুলো চলছে এখন টিভিতে। হ্যাঁ, তো মোট কথা হলো কি, যে এইরকম হারাম ব্যবসা বৈধ নয়, তাবিজ ব্যবসা জায়েজ নয়। আর যে যে কারণ সে অন্য সময় বলা হয়েছে তাবিজ ব্যবসার ব্যাপারে। আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দেন যেন আমরা হালাল কামাই খেয়ে আমরা চলতে পারি, হারাম কামাই যেন আমরা না যাই। মসজিদের ইমাম হয়ে যেটুকু বেতন পাই সেইটুকু বেতনকে আল্লাহ শুক্রিয়া আদায় করুন। খবরদার অতিরিক্ত লোভে ওই মিলাদ পড়া, ওই তাবিজ লিখা বা এমন কিছু মানে ব্যবহার করা, এমনকি এমন এমন নোংরা নোংরা জিনিসও আছে, হ্যাঁ সেই জিনিস ব্যবহার করেও তারা বিভিন্ন রকমের তাবিজ করে, এগুলো জায়েজ না। আল্লাহ তাআলা বাঁচা তৌফিক দেন। আল্লাহুম্মা ফিনা বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনা বিফাদলিকা আম্মান সিওয়াক ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।